ইমানদার এক মহিলার মান কেমন ছিল শোনো না, ইমানদার এক মহিলার মান কেমন ছিল শোনো না, স্বামী শরাবে বেবে নামাজে নামাজ কাজা করতো না, স্বামী শরাবে বেবে নামাজে নামাজ কাজা করতো না, সংসারেতে ছিল তিনজন স্বামী বিবি আর এক সন্তান, আজান শুনে নামাজ পড়ে তো বিবির থাকে তো না জ্ঞান, স্বামী বলে তোর নামাজ তোকে কিছুই দিতে পারবে না, বিবি বলে এমন কথা দয়া করে বলো না, বিবি বলে এমন কথা দয়া করে বলো না, আজান হাকিল সেই মহিলা নামাজেতে হয় মগন, জ্বলন্ত চুল দাউ দাউ করে জ্বলছিল আগুন, তখন শিশু বাচ্চা খেলতে খেলতে জ্বলন্ত চুলোয় পড়ে যায়, মাছ ভাজার মতো পুড়ে বাচ্চা মাটিতে আছাড় পাছাড় খায়, স্বামী এসে লাশ দেখিয়া সহিতে আর পারে না, বলে ওরে বেবে কোথায় পাবে ছেলেকে ফিরিয়ে দেনা, ওরে বেবে কোথায় পাবে ছেলেকে ফিরিয়ে দেনা, নামাজ পড়ার শেষে বিবি সালাম ফিরে দেখিল, ছেলে তাহার দুনিয়াতে নাই মরণ ঘুমে ঘুমালো, স্বামী বলে ওরে বিবি নামাজ দিয়েছে এ কি ফল, ছেলে আমার ফিরিয়ে দিতে তোর নামাজে খোদাকে বল, তালাক দেব তোকে আমি তোর মতো বিবি চাহি না, থাকতে যদি চাস তুই আমার ছেলেকে ফিরিয়ে দেনা, থাকতে যদি চাস তুই আমার ছেলেকে ফিরিয়ে দেনা, বিবি তখন ছুটে গিয়ে নামাজেতে দাঁড়িয়ে যায়, আঁচল পেতে খোদার কাছে ছেলেকে সে ভিক্ষা চায়, ছেলে আমার ফিরিয়ে দাও না তুমি তো রহিম রহমান, ছেলে যদি মোর ফিরে না পাই নামাজের হবে অপমান, তোমার নামাজের খোদা তুমি অপমান হতে দিও না, হাত তুলেছি খালি হাতে খোদা গো ফিরিয়ে দিও না, হাত তুলেছি খালি হাতে খোদা গো ফিরিয়ে দিও না, মুর্দা ছেলে জিন্দা হলো নামাজের তা তাসির দেখো না, সেই মহিলার ঈমান কেমন দেখে নাও এই জামানা। সঠিক নামাজের আল্লাহ কভো অপমান হতে দেয় না, ঠিক মতো ডাকিলে খোদাকে নিরাশ কভো করে না। দেখে শরাবে বলে বেবে, দেখে শরাবে বলে বেবে, ক্ষমা আমায় কর না, খাব না শরাব পড়িব নামাজ এমন ভুল আর হবে না, খাব না শরাব পড়িব নামাজ এমন ভুল আর হবে না। শামে বেবে খোদার কাছে শোকর আদায় করিল, খাটব খাব নামাজ পড়িব এই ওয়াদা করিল। নামাজ হলো বিবেকের আঁখি খারাপকে ভালো করে, মনের ময়লা দূর করে দেয় যে সদা নামাজ পড়ে। রহমাতুল্লাহ বলছে আল্লাহ নামাজকে ভুলে যেও না, নামাজ হলো সঙ্গের সাথে অন্য কেউ সাথে যাবে না, নামাজ হলো সঙ্গের সাথে অন্য কেউ সাথে যাবে না, নামাজ হলো সঙ্গের সাথে অন্য কেউ সাথে যাবে না। www.anibar.in